ساعته ساعة واحدة دفعا للعسر وتحقيقا لليسر. بس. قال وإذا أوجب أحد البطعة بدين البيع فالآخر بالخيار إن شاء قبل في المجلس وإن شاء رده، وهذا خيار القبول لأنه لو لم يثبت له الخيار يلزمه حكم العقد من غير رداه، وإذا لم يفد الحكم بدون قبول آخر فللموجب أن يرجع لقلوبه عن إبطال حق الغير، وإنما يمتد إلى آخر المجلس لأن المجلس جامع للمتفرقات، فأعتبرت ساعاته ساعة واحدة دفعا للعسر وتحقيقا لليسر. মহামান্য আদালতের কাছে একটা প্রশ্ন হইল যে আদালত একজনে কইল যে আমি এই জিনিসটা আপনার কাছ থেকে কিনতে চাইছিলাম হিসাব করি, তাহলে দ্বিতীয় যে ব্যক্তি তার জন্য কি এই জিনিসটা নেওয়া অপরিহার্য হবে, নিতেই হবে? যদি না নিতে হয় তাহলে সে কতক্ষণ সময়ের মধ্যে নেওয়া বা না নেওয়ার বিষয়টা চূড়ান্ত করবে? এই প্রশ্নে জবাবে বলা হইতেছে হাকিমে ফাইসালা দিতেছে যদি একজনে ইজাব করে বেচার, তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য এই অধিকার থাকবে, সে ইচ্ছা করলে এই মজলিসের মধ্যে যে মজলিসে প্রস্তাব করছে সে এটা গ্রহণ করবে, আর সে যদি ইচ্ছা করে তাহলে ওই মজলিসের মধ্যে এটা প্রত্যাখ্যান করবে। এটাকেই বলা হয় কিয়ারে কবুল, কিয়ারে কবুল। এমন কথা হইল এই যে হুজুর একজনে যখন প্রস্তাব করলো বা ইজাব করলো তাহলে দ্বিতীয় জনের জন্য এটা নেওয়া ওয়াজেব যদি হয়ে যাইত তাহলে সমস্যাটা কি নাই, সমস্যাটা হলো এই যে দ্বিতীয় ব্যক্তিকে যদি এই অধিকার খিয়ারে কবুলের অধিকার না দেওয়া হয় তাহলে তাকে এই জিনিসটা তার সম্মতি ছাড়া নেওয়া তার জন্য জরুরি হয়, প্রস্তাব দেওয়ার সাথে সাথে যদি তার জন্য নেওয়া লাগে ভুল যেত তাহলে সে এটা নিবে না না নিবে এটা তো তার সম্মতি নাই, চিন্তা ভাবনা করার একটা সুযোগ দেওয়া দরকার, তাহলে চিন্তা ভাবনার সুযোগ ছাড়া যদি তার অপরিহার্য করে দেওয়া হয় তাহলে তার অসম্মতিতে এইটা তার উপরে চাপাইয়া দেওয়া হইল, আর আগে বাইয়ের মধ্যে আগে যাইলে ভেজামুন্দি এটা সহজ, বিক্রেতা ক্রেতা উভয়ের বেচা কিনা চুক্তির মাঝে সমর্থ থাকতে হবে, দ্বিতীয় ব্যক্তির তো এখনো সম্মতিটা এটা প্রকাশই পায় নাই, তাহলে দ্বিতীয় ব্যক্তির সম্মতি ছাড়া তার উপরে এটা চাপাই দেওয়া হবে, সুতরাং বাইরের যে শর্ত এই শর্ত পাওয়া যাইতেছে না সুতরাং এটা যায়, আর যেহেতু দ্বিতীয় ব্যক্তি যতক্ষণ পর্যন্ত এটা নেওয়ার ব্যাপারে সম্মতি জ্ঞাপন না করবে বলতেছে হ্যাঁ আমি এই জিনিসটা নিলাম, এই যতক্ষণ পর্যন্ত সম্মতি জ্ঞাপনের শব্দটা তার মুখের দ্বারা উচ্চারিত না হবে এই সময়ের মাঝে যে ব্যক্তি প্রস্তাব করছিল ইজাব দিছিল সে যদি কেন না আমি আমারটা বেচলাম না, তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য এটা করা প্রথম ব্যক্তির জন্য এটা করা কি হবে জায়েজ, কারণ হলো যে এটা গায়রের হক করা থেকে মুক্ত আছে। সে যখন ইজা দিছে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত কবুল না বলবে ততক্ষণ পর্যন্ত তার হক তো ওইটার মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই। যেহেতু তার হক ওইটার মধ্যে প্রতিষ্ঠিত হয় নাই, সুতরাং প্রথম ব্যক্তি তার প্রস্তাবের থেকে যদি সরে আসে তাহলে কারো হক বাতিল করা হয় না। যেহেতু একতারে হককে গায়ের থেকে এটা মুক্ত খালি, সুতরাং সে তার ইজাতকে প্রত্যাহার করতে পারে। এখন কথা হইল যে হুজুর আপনি বললেন যে যদি কেউ বেচা কিনার প্রস্তাব করে তাহলে দ্বিতীয় ব্যক্তির জন্য এখতিয়ার থাকবে, এই মজলিসের মধ্যে সে এটাকে ইচ্ছা করলে কবুলও করতে পারে, ইচ্ছা করলে প্রত্যাখ্যানও করতে পারে। এই মজলিসে যে সময়টা, এই দীর্ঘ সময়টা, এই দীর্ঘ সময়টা বা কম সময় যেটাই কোন, এই সময়টা কেন দেওয়া বা মজলিসের শেষ পর্যন্ত সময়টা কেন দেওয়া? সাথে সাথে দেখেন এখানে এন্তেদাদ মজলিসের আখেরে অর্থ পর্যন্ত যে সময়টাকে এটাই নেওয়া হয়েছে, তাকে ক্লিয়ার দেওয়া হয়েছে। কারণ হইল যে এখানে তিনটা সুরত, একটা সুরত তো ওইটাই যে একজনে ইজাত প্রস্তাব করছে আর দ্বিতীয় ব্যক্তি তাৎক্ষণিকভাবে কোনো সময় বিলম্ব না করে এটা গ্রহণ করল। দ্বিতীয় আর একটা সুরত হলো যে প্রস্তাব করছে মজলিসের আখেরে অর্থ পর্যন্ত তাকে সুযোগ দেওয়া হবে। তৃতীয় আরেকটা হলো যে প্রস্তাব করছে মাবাদে মজলিসও তাকে তার সুযোগ থাকবে। এই মজলিসের দিন সরিয়ে গেছে, তারপরে যখন ইচ্ছা সে এটাকে গ্রহণ করতেও পারে সাইজাও নিতে। এই তিন সুরতের মাঝে প্রথম সুরত এটা যেহেতু দ্বিতীয় ব্যক্তি এটার উপরে সম্মত না আর আগে ভাইয়ের মাঝে উভয় ব্যক্তির সম্মতি প্রয়োজন, সুতরাং এটা তো হইতেই পারে না যায়। আর তৃতীয় সুরত মা বাদে মজলিস চলে যাওয়া, তাহলে এই প্রথম সুরতের মধ্যে কার ক্ষতির থেকে মুস্তারির ক্ষতি থেকে বাঁচানোর জন্য এইটা কি করা হয়নি, গ্রহণ করা হয়নি। আর দ্বিতীয় সুরত প্রস্তাব করার পর মজলিসের পরেও সুযোগ যদি থাকতো আর এটা যদি শরীয়তে বৈধ সাব্যস্ত করতো, তাহলে এই সুরতের মাঝেও বায়ের ক্ষতি ক্ষতি হয়ে যায়। বায়ের চেহার দরকারে হক যিনি তার সেই বেচে আরেক কাম করবো, হইবে না যদি আচ্ছা দেহি আমি নিমু কি না কা কু করতেছে না, একদিন দুই দিন তিন দিন হেবে না যে যে কাজ এটা শেষ। আর দ্বিতীয় একটা পার্টি দিয়ে পরিশুদ্ধ কোথাও নাই, কারণ একজনের সাথে কোথাও একটা হইবে, হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এইটা না না বলবে ততক্ষণ পর্যন্ত আরেকটা পার্টিকে সেই মাল দেখাইতে পারবে। তাই এই সুরতের মধ্যে ক্ষতি কার হইতেছে, তাহলে জররে ভাই জররে মুস্তারি উভয়টা থেকে বাইসিয়া উভয়ের যেন না ভাত থাকে ফায়দা হয়, সেটার সুরত হলো যে মজলিসের এন্তেহা পর্যন্ত শেষ পর্যন্ত যদি আমরা সময় দেই তাহলে মুস্তারির ক্ষতি নেই, ক্ষতি হইতেছে না, কারণ সে জিনিসটা চিন্তা করবো গবেষণা করবো এটা নিব, নিলে আমার লাভ হবে না ক্ষতি হবে। হ্যাঁ এ লাভ ক্ষতি মাঝামাঝি যেটাই হোক তাহলে এটা নিলে না নিলে না এই এই চিন্তাটা সে মজলিসের মধ্যে কি করতে পারবে করতে পারবে। আর বাইরেও তো তিহার দরকার, তিহারা এই একটা মজলিসই তো এই পাঁচ মিনিট বা তিন মিনিট এতটুকু সময়ের মধ্যে তার সিদ্ধান্তটা সে পায়া যাচ্ছে আরেক পার্টির মধ্যে ব্যস্ত আছে, তাহলে বাইরেও এই জায়গার মধ্যে লাভ নাফা, মুস্তারিরও এই জায়গার মধ্যে নাফা। এই জন্য শরীয়তে এই এই সুরতটা যে সুরত উভয়ের নাফা উভয়ের ফায়দা এই সুরতটাকে বৈধ রাখছে, বাকি দুই সুরতকে বৈধ না রাখে। وَإِذَا أَوْجَبَ أَحَدُ الْمُتَعَاقِدَيْنِ أَنْ لَا يَبْلَى بِخِيَارٍ شَاءَ قَبِلَ بِالْمَجْلِسِ وَإِنْ شَاءَ رَدَّ وَإِذَا أَوْجَبَ أَوْجَبَ رَتُلَ إِجَابَ كَرْنَا অর্থাৎ প্রস্তাব করা। وَإِذَا أَوْجَبَ أَحَدُ الْمُتَعَاقِدَيْنِ مُتَعَاقِدَيْنِ তারা ভাই বোন মুশতারি তোমার ওই জিনিসটা আমার কাছে বেসো, এটা যে আগে কথা বলবে সেই প্রস্তাব কারী, যে প্রথমে কথা বলবে সেই কি প্রস্তাবক। কেন প্রস্তাবক এনে শুধু বাইরেই প্রস্তাবক বলতে এটা কোনো জরুরি না। কবুলকারী হবে গ্রহণকারী। তো দূসরে সবকে লিয়ে এখতিয়ার হ্যায় কি ইনশা কবিলা ভি মজলিস, আগর ও চাহিয়ে উসি মজলিস মজলিস কে আন্দর কিয়া করে ভাই কো কবুল করে ও ইনশা রদ্দ হো, আর আগর চাহিয়ে মজলিস হি কে আন্দর কিয়া কর দে উসকো রদ্দ ও হাজা কিয়ারুল কবুল। আর এ ফেকা কে ইসলামে ইসকো কিয়া নে কবুল কহা জাতা হ্যায় তার সম্মতি ছাড়াই বেটা কিনার চুক্তি তার জন্য অপরিহার্য হয়ে যেত, আর এটা তার জন্য হুকুম দ্বিতীয় ব্যক্তি যতক্ষণ পর্যন্ত মজলিসের মধ্যে সম্মতি জ্ঞাপন না করবে ততক্ষণ পর্যন্ত এটা এখনো বেচা কিনার চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত হবে না। তাহলে এটা বেচা কিনা ফায়দা দিল না এখনো যতক্ষণ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ না বলি। আশা দূসরে কে কবুল কে বেগায় জব কে বাইকা হুকুম, হ্যাঁ হুকুম কে ফায়দা নিয়ে দিয়া কারণ দ্বিতীয় ব্যক্তি তো এখনো কবুল করে নাই, তাহলে দ্বিতীয় ব্যক্তি জন কবুল করে নাই কোনো কথা বলে নাই, তাহলে তার কোনো অধিকার বা হক এই জায়গার মধ্যে সাবেত হয় নাই। যখন হক সাবেত হয় নাই সে যে প্রস্তাব করছিল তার প্রস্তাব প্রত্যাহার করলেও কোনো সমস্যা নাই, তাই সে তার প্রস্তাব আমি তোমার কাছে একটা টাকা বেচলাম থুকু তোমার কাছে আমি এটা বেচতা না, তুমি হারামি তোমার কাছে আমি এটা নিচ্ছা এমনি জায়গার মধ্যে পেশ কাল যে হুজুর আপনি কইতেছেন একতালে হককে গায়ের এই জায়গার মধ্যে পাওয়া যাইতেছে না, কবুল করতেও পারে ইচ্ছা করলে কবুল নাও করতে পারে, একটা অধিকার তো তার আছে ইজাব কবুল করার যে হক, যে সে তো এই জায়গার মধ্যে বলতে পারে হ্যাঁ আমি নিলাম হ্যাঁ আমি নিলাম, আমি বলি যে এফতালি হককে গায়েব হইতাছে, কারণ দ্বিতীয় ব্যক্তি এই জায়গার মধ্যে তার ইজ্জতটা কবুল করার মালিক অধিকারী ছিল। জবাব হলো যে এখানে বায়ে যে মুবি বায়ে মুবিটা পণ্যটা মাঝে তার মিল্কিয়ত এমন হাকি কিভাবে রয়ে গেছে, যতক্ষণ না পর্যন্ত দ্বিতীয় ব্যক্তি কবুল করবে ততক্ষণ পর্যন্ত মুবির মাঝে বায়ের মিল্কিয়তে হাকি কি রয়ে গেছে, বায়ের মিল্কিয়তে হাকি কি আছে। আর প্রস্তাব করার কারণে দ্বিতীয় ব্যক্তি যে হকটা আছে এটা মালিকানা গ্রহণ করবে কি না এই অধিকার, সে এটার মালিকানা নিবে কি না এটার মুতামাল্লেকের মিল্কিয়ত, মুতামাল্লেক মালিকানা বনার, মালিকানা বনার যে হক আছিল সেই হকটা করবে। বায়ে তো এই জায়গার মধ্যে মুবির মালিক আর সে মুতামাল্লেক হওয়ার হকদার, তো মালিক যে সে হলো হাকিকি আর মুতামাল্লেক যে সে তো যদি কিন্তু তাহলে এটার মালিকানা অর্জিত হইতো তাহলে হেন হলো হুকমি, আর হাকিকি যেটা এটা হয় আকুয়া আউলা আর হুকমি যেটা হয় আদের না আজাব দুর্বল, তো কায়দা হইল আকুয়ার তার্জি হয় আজার উপর। সুতরাং এই জায়গার মধ্যে মালিকের হক কর্ম করিয়া আপনি যে বেটা আজাদ আছে তার হক প্রতিষ্ঠিত করতে পারেন এই একটা এসকাল, এই এসকালের জবাব পর্যন্ত প্রলম্বিত করার দীর্ঘায়িত করার যে অধিকার শরীয়তে দিচ্ছে এইটা কেন দিল, তো এটা আমরা ওই যে আগেই বলে দিচ্ছি যে এটা তিনটা স্রোত হইতে পারে, একটা স্রোত হলো সাথে সাথে বলতে হবে, আরেকটা স্রোত হলো আখেরে মজলিস পর্যন্ত বলতে হবে, আরেকটা স্রোত হলো মা বাদে মজলিস পর্যন্ত খেয়াল থাকে, তো সাথে সাথে যদি বলে তাহলে ভাইয়ের মুস্তারি ক্ষতি, আর যদি মা বাদে মজলিসে চলে যায় তাহলে ভাইয়ের ক্ষতি, উভয়ের প্রতি টেকি বাঁচানো আসাম স্রোত এবং উভয়ের জন্য উপকারী উভয়ের জন্য ফায়দাজনক আখেরে মজলিস পর্যন্ত সময়কে এটাই ওয়া ইন্নামা ইয়ামতাদু ইলা আখিরিল মজলিস আর উসকো কিয়ারে কবুল কো ইয়ামতাদু ইলা আখিরিল মজলিস নি দরাজ কিয়া জাতা হ্যায় আখিরে মজলিস কো কেন লিআন্নাল মজলিস জামিউন লিল মুতাফারিকা, আমি তো যেটা তিনটা যুক্তি দিয়ে বললাম এটা আর উনি আর একটা দলিল এনে দিতেছেন, কই দেখেন একটা মজলিসের মাঝে যত কাজ হয় এক জাতীয় যত কাজ হয় টোটাল একটা কাজের মধ্যে গণ্য হয়, শরীয়তের মাসালা হইল যে কোনো ব্যক্তি যদি একই মজলিসের মধ্যে বইসা কোরআনে পাকে আয়াতে সিজা একটাই বারবার তেলাওয়াত করে তাহলে এক মজলিসের মধ্যে একশো বার যদি তেলাওয়াত করে তেলাওয়াতে সিজা করে দিতে তাহলে শরীয়তের মধ্যে এটাই কথা বলে দেওয়া হয়েছে যে একটা মজলিসের মধ্যে যত কাজ করা হবে এক জাতীয় ওই কাজের হুকুম হইল একটা, তাহলে এই জায়গার মধ্যে একটা মজলিসের মধ্যে আগে বাইরে যে কথাবার্তা এটা যতক্ষণ পর্যন্ত পুরাপুরি থাকবে যে একটা কাজের হুকুমের মধ্যে হবে। ইয়া আনাল মাজলিস জামিউন লিল মুতাফারিকাত ইসলিয়ে কে মাজলিস জো হ্যায় এ জামিউন জামিউন লিল মুতাফারিকাত মুতাফারিকাত কো কিয়া করনে ওয়ালা জমা করনে ওয়ালা যদি পুরো মজলিসে বাদ দিয়ে আপনি মজলিসের বাইরে চলে যেতেন তাহলে ভাইয়ের জন্য উসুর হয়ে গেছে, আর তাহকিকানি লিউস এটা ভাইয়ের মুস্তারি উভয়ের জন্য কি, কারণ মুস্তারি চিন্তা করতে পারতেছে আর ভাইয়েও এটা বিক্রি করার ব্যাপারে কি হইতেছে নিশ্চিত হইতেছে, দোকানিল রুশ কঠিন কো দফা ও তহকিকানিল ইউস আর আসান কো সাবিত করনে কে লিয়ে والكتاب كان كتابا كذا إرسال حتى اعتبر مجلس بلوغ الكتاب وهذا إرسال وليس له أن يقبل في بعض المبيه ولا أن يقبل المشترى ببعض الثمن لعدم الجزاء الآخر في تفرق الصفقة إلا إذا بجل ثمن كل واحد لأنه صفقات معنا والكتاب كالكتاب وكذا الإرسال صاحب هدايا إذا قال من ذي আরো কিছু তাসি করতেছেন যে যদি কেউ মুখে রিজার্ভ করে তাহলে আরেকজন যদি মুখে গ্রহণ করে এটা তো বুঝলাম। মানে একবার চিঠি বাড়াইছে যে ভাই তোমার কাছে কি এই জিনিসটা কিনবা চাই, কিংবা একজন দুধ পাড়াইছে গ্যাস সলিমুদ্দিনে বল যে কলিমুদ্দিন ইয়া তোমার কাছে কি এই জিনিসটা এত টাকা কিনতে চাই। যদি কেউ চিঠি পাঠায় তাহলে এটা খেতাবের মতন কথা বললে যেন নিভাবে বেচা কিনার চুক্তি হয় ওইটার ক্ষেত্রে একই হুকুম। তার অর্থ হল ওই চিঠিটা তার যে মজলিসের মধ্যে তার কাছে গিয়ে পৌঁছবে, পৌঁছার পর সে চিঠি খুললে যখন পড়লো এখন এই মজলিসের মধ্যে তাকে চিঠির জবাবেই হোক মুখেই হোক বলতে হবে হ্যাঁ আমি নিলাম অথবা আমি নিলাম না। মজলিসের পরে গেলে গা তাহলে আর খেয়াল থাকবে না, তার অর্থ হচ্ছে এটা বেচা কিনা তার অধিকারী হবে না। ঠিক একইভাবে দূত আইসা বললো যে মাস্টার সাহ ইঞ্জিনিয়ার সাহেব তো আপনার কাছে কি এই জিনিস কিনবে স্যার, আপনাকে কিনবেন কি না? এই বেটায় প্রস্তাব যে মজলিসের মধ্যে আইসা মাস্টার সাহেব দিচ্ছে, মাস্টার সাহেব এই লোক সামনে থাকতে থাকতে এই মজলিসের মধ্যে যদি বলে যে হ্যাঁ আমি নিলাম তাহলে এটা নেওয়া হুকুমের মধ্যে, আর যদি সে বলে যে না নিলাম না বা কিছু না কইলো তাহলে কি আর তার কি হয়ে গেল সাকে। ওই কিতাব কার কিতাব আউল খবর পৌঁছানে কা এতবার কিয়া যায় ওয়া লাইসা লাহু আন ইয়াকবালা ফী বাদিন মুবী ওয়া লা ইয়াকবালা আল মুশতারা ফী বাদি সামানি লি আদমি রিদা ইল আখার লি তাফারুকি সাফকা ইল্লা ইযা বাইনা সামানা কুল্লু ওয়াহিদিন লি আন্নাহু সাফাকাতুম মা'নান। মানে একবার কইছে যে ভাই আমার যে যে দুইটা গোলাম এই দুইটা গোলাম তোমার কাছে 1000 টাকা বেচ, আলা মুস্তারি করছে কি বাইয়ে করছে কি দেওয়ার সময় গোলাম একটা দিছে টাকা 1000ই দিয়েছে এটা তার জন্য যায়, অথবা মুস্তারি করছে কি অথবা মুস্তারি 1000 টাকা দিয়ে দুইটা গোলাম দিছিল টাকা 500 দিতেছে গোলাম দুইটা নিতেছে, এই যে কম বেশি করিয়া যদি নেয় তাহলে এটা যায় এটা কি নেই কারণ কি কারণ হলো এক নম্বর কারণ হইল যে দ্বিতীয় পক্ষ তো এইটার উপরে রাজি না। আপনি 1,000 টাকা দিয়া দুইটা গোলাম দিচ্ছেন, টাকা 1,000 নিতেছেন, গোলাম একটা দিতেছেন, দ্বিতীয়টা দিব। কিংবা 1,000 টাকা দিয়ে দুইটা গোলাম দিচ্ছেন, টাকা 500 দিচ্ছে, গোলাম দুইটা নিতেছেন, তাহলে হইব? তাহলে অপর পক্ষ এতে কি থাকে না, সম্মত থাকে না। আর আজ যে ভাইয়ের জন্য শর্তই হলো উভয় পক্ষের সম্মত। আর দ্বিতীয় কথা হলো তাত্ত্বিক সবকা সবকা না দেন, তাত্ত্বিকের সবকার সম্পর্কে আলোচনা করে আরো আসবে। তাত্ত্বিকের সবকা মানে কি, যে একটা জিনিসের দরদাম একটা ঠিক করে দেয়া, সেই দরদাম ঠিক না রেখে তার মধ্যে তারতম্য করিয়া করা। আর তাত্ত্বিকের সবকার কাবলার তামাম এটা জায়েজ নাই। তাত্ত্বিকের সবকার দুই প্রকার, একটা হলো তাত্ত্বিকের সবকার বাদা তামাম, আর তাই হলো তাত্ত্বিকের সবকার কাবলা তামাম। দেখি আর একটু আলোচনা মধ্যে সামনে বিস্তারিত ভাবে আর এখানে এতটুকু দেন যে একটা জিনিস দুইটা জিনিস 1,000 টাকাতে বিক্রি করছে, এখানে একটা দিতেছে, সবকা চুক্তি হলো দুইটার উপরে দিতেছে একটা, এটা তাত্ত্বিক হয়ে গেছে। সব সবকাটা কি হয়ে গেছে, চুক্তিটা কি হয়ে গেছে, তাত্ত্বিক হয়ে গেছে। মানে সে চুক্তি করছে দুইটা গোলাম 1,000 টাকা বেচতেছে, দেওয়ার সময় একটা দিতেছে, তাহলে তার যে সবকাটা ছিল অর্থাৎ চুক্তিপত্র যেটা হয়েছিল চুক্তিপত্র খণ্ডন করা হয়েছে, তাত্ত্বিক চুক্তিপত্র কি হয়ে গেছে খণ্ডন। কিংবা দুইটা গোলাম 1,000 টাকা বেচতে ছিল, বেচছে গোলাম দুইটা দিছে, বেলা 500 টাকা দিতেছে, তাহলে তাত্ত্বিকের সবকা কামলা তামাম। এটা হলো তাত্ত্বিকের সবকা কামলা তামাম, আর বাদার তামাম যেটা এটার ফরক পরে আর কি। তাহলে তাত্ত্বিকের সবকা বাইয়ের মধ্যে যাচ্ছে, বাইয়ের মধ্যে তাত্ত্বিকের সবকা যাচ্ছে, অর্থাৎ একটা চুক্তি করছেন, এই চুক্তি এই চুক্তিকে লঙ্ঘন করে খণ্ডন করে আপনি অন্যদিকে চলে গেছেন, এই তাত্ত্বিকের সবকা এটা কি নাই যায়। তাহলে যেহেতু বাইয়ের মধ্যে তাত্ত্বিকের সবকা পাওয়া যেতেছে, এই কারণে এটা তাহলে দুইটা কারণ, একটা হলো অপর পক্ষ এতে অসম্মত, দ্বিতীয় কারণ হলো যে তাত্ত্বিকের সবকা। শরীয়তের বিধান হলো বাইয়ের মধ্যে যদি তাত্ত্বিকের সবকা কাবলা তামাম হয় তাহলে এই বাই দুরুস্ত হয় না, সহি হয়। তো যেহেতু এখানে তাত্ত্বিকের সবকা কাবলা তামাম পাওয়া যাইতেছে, সুতরাং এই বাই কি নেই জায়েজ। এখানে এই জায়গার মধ্যে আজকাল যেটা এটা আপনারা করতে পারতেন সেটা হলো এই, যেহেতু তাইলে মেয়েছি জিনিসপত্র কিনবো কেমনে, জিনিসপত্র কিনবে কেমনে, সে কইল যে ভাই এটা এই দুইটা গোলাম আমি তোমার কাছে 1,000 টাকা বেচতেছি, আর হ্যাঁ কইল আমি 500 টাকা দিলাম, এইটা এটা চুক্তি না, এটা সবকা না, এটা হলো ভাও, এটা হলো দরদাম। আগে আপনি দরদাম করছেন, সব কথাবার্তা শেষ, ফাইনাল, ফাইনাল করার পরে 1,000 দুইটা 1,000 দিতে, এরপর দেওয়ার সময় আপনি করতেছেন বলবো, হয়তো গোলাম একটা কম দিতেছেন, নয়তো টাকা 500 কম দিতেছেন, এইটা হলো তাত্ত্বিকের সবকা। কিন্তু এর আগে আপনি মোলামুলি করেন, দামাদামি করেন, হ্যাঁ যা মনে চায় তা করেন, সেগুলি করার সুযোগ আছে, কিন্তু সেগুলি না করিয়া আপনি চুক্তিপত্রের মধ্যে সম্মত হয়ে তারপর দেওয়ার সময় লেনদেনের সময় কম বেশি করবেন, এটা আগে যেটা এই যে দরদাম করা এটা তো নিষেধ নেই, করে এটা করতে সমস্যা। এরপরে কইতেছে ইল্লা ইজা বাইয়ানা সামানে কুল্লা ওয়াহিদিন মিনহু লিআন্নাহু সাক্কাতুন নান, কই যে দুটো গোলাম তোমার কাছে বেচতেছি, এটা দাম 500 টাকা, এটা দাম 500 টাকা, টোটাল 1,000, এখানে মুস্তারি একটা নিতেছে, একটা 500 টাকা দিয়ে নিতেছে, কই এটা তাত্ত্বিকের সবকা হবে, তাত্ত্বিকের সবকা হবে না, কারণ এখানে মানান অনেকগুলি সবকা আছে, চুক্তিপত্রই আলাদা আলাদা, এটা 500 দিয়ে এটার লগে চুক্তি হয়েছে, 500 দিয়ে এটার লগে চুক্তি হয়েছে, তাহলে চুক্তি দুইটা, অর্ধেক অর্ধেক চুক্তি বাস্তবায়ন হয়েছে, অর্ধেক বাস্তবায়ন হইতেছে, এরকম না, বরং চুক্তি দুইটা, একটা চুক্তি বাস্তবায়ন হয়েছে, একটা বাস্তবায়ন হয়নি, কথাটা বুঝে আছে? দুইটা গোলাম 1,000 টাকা দিচ্ছে, আগের মাসালা ছিল এইটা, আর এখন বলতেছে না এই গোলাম আর এই গোলাম, এটার দাম 500 টাকা, এটার দাম 500 টাকা, তোমার কাছে দুইটা গোলাম 1,000 টাকা বেচতেছি, একটাছে দুইটা গোলাম 1,000 টাকা নিয়ে নেওয়ার সময় বলতেছে ভাই আমার তো দুইটা দরকার নেই, আমি একটা 500 টাকা দিয়ে নিলাম, তাহলে أن يقبل المشترى ببعض الثمن وليس له عول مشتريك لي جائزني أن يقبل في بعض المبيع کہ بعض مبيع کو لے قبول کر ولا أن يقبل المشترى اور یہ بھی جائز نہیں کہ وہ قبول کرے مبيع کو مشترى ایک مبيع خریدی ہوئی سامان ببعض الثمن بعض ثمن لعدم رضا الآخر دوسرے کے رضامندی معدوم ہونے کے وجہ سے مگر جب کے بیان کر دے سمن کل واحد ہر ایک کا سمن لأنه صفقات معنن اس لیے کہ یہاں بہت سارے صفقات ہیں معنن معنی کی اعتبار